ওরে বাঘা রে বাঘা রে, ওরে গুপি রে, এবার ভেগে পড়ি চুপি চুপি রে, এবার কেটে পড়ি সরে পড়ি ভেগে পড়ি চুপি চুপি রে। দেখে বিচিত্র রে কাণ্ড কারখানা, এদের রকম সকম গিয়েছে জানা, বাবা রে বাবা রে। দেখে বিচিত্র রে কাণ্ড কারখানা, এদের রকম সকম গিয়েছে জানা, বাবা রে বাবা রে। হাল্লা রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি, শুনে হাল্লা রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি, মুন্ডু খানা যেতে বাকি, মুন্ডু গেলে খাবো টাকি, মুন্ডু ছাড়া বাজবো নাকি, বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। চাচা রে নিজেরে বাচা রে এবারে, চাচা রে নিজেরে বাচা রে এবারে, পালা রে পালা রে পালা রে পালা রে পালা রে পালা রে পালা রে পালা রে।